ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, যাহার জ্যোতিতে আলোক উল্কায়না। ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, যাহার জ্যোতিতে আলোক উল্কায়না। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, কলি ফুটল ফুল হাসল খুশবু যে লুটে নেয়। শুনে ভমর সুখবর নতুন সুরে মনকে মাতায়, পাখিদের কলরব খুশিতে মাতে সব। ধুলির ধুলির ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, জাগার জ্যোতিতে আলো কলকায়নাথ। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। রাজপ্রাসাদ কেঁপে ওঠে আজ পারসের সম্রাটে, ভেঙে পড়ে কাবা ঘরে মূর্তি যত কাফের দে। কিনুরের জ্যোতিমায় কাবা ঘর ভরে যায়। ধুলির ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, জাগার জ্যোতিতে আলো কলকায়নাথ। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, যুগে যুগে ব্যথা লয়ে পিয়ারা সরদিন গনে। জমিন আকাশ তাই উল্লাস প্রিয় নবীরা গমনে, তারারা ঝুঁকে যায় চাঁদ নূর লুটে দেয়। তারারা ঝুঁকে যায় চাঁদ নূর লুটে দেয়। ধুলির ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, যাহার জ্যোতিতে আলো কলকায়নাথ। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। কুঁড়ে ঘরে আলো করে এলো আরশের মেহমান, জুলুমের রাজ নগণ সমাজ এবার বুঝি হবে অবসান। সমীরণ ছুটে যায় সংবাদ লয়ে যায়। ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, যাহার জ্যোতিতে আলো কলকায়নাথ। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। সে শুনবেন নবীর আগমনে আজানন্দে খুশি হলো ফিরোজ হাসান, আজানন্দে মেতে উঠে ধরল কলম জাহাঙ্গীর আলম। ও খোদাই রব্বানা করুণা ভুলব না। ধুলির ধুলির ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ, জাগার জ্যোতিতে আলো কলকায়নাথ। সে যে লাল মিনার বন্ধু যে খোদার, সে যে নূর নবী মুহাম্মদ। ধুলির ধরাতে এলো আকাশের চাঁদ।